السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে আজকে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব যে প্রশ্ন রেখেছিল কারা, যারা গান বাজনা পছন্দ করে এবং চ্যালেঞ্জ ছুড়ে বলেছে যে কোন কিতাবে আছে রে ভাই, কোন কিতাবে আছে রে ভাই হারাম বাজনা গান। আমরা এবারে সেই চেষ্টা করব। দুঃখের বিষয় যে এই বালা, এই গান বাজনা প্রত্যেক মুসলিম গৃহে, প্রায় মুসলিম গৃহে প্রবেশ করে গেছে এবং বেশ সমাদর লাভ করেছে। কেউ রুহের খোরাক পাওয়ার ছলে, কেউ বা জ্ঞান বাড়ানো, বলছে কি জ্ঞানে, গানে জ্ঞান বাড়ে, এ অজুহাতে অধিকাংশ চিত্তরঞ্জনের উদ্দেশ্যে মানুষ গান শুনে থাকে। কেউ বা আবার চ্যালেঞ্জ করে বলে কোন কিতাবে আছে রে ভাই হারাম বাজনা গান। অবশ্য এ কথা সেই অজ্ঞরাই বলেছে যাদের কিতাব সম্পর্কে কয়ের জ্ঞান নেই, কিতাবের কয়ের জ্ঞান নেই। চলুন দেখে নি কোথায় আমরা কোন কিতাবে আছে রে ভাই দেখে নি। কোরআন বলে একটা কিতাব আছে, আপনারা জানেন, মুসলমানদের সবাই জানে কোরআন বলে কিতাব আছে। মুসলিমদের কিতাব হচ্ছে কোরআন, বরং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। সেই কোরআনে একটা সূরা আছে, নাম হচ্ছে সূরা লোকমান। সেই লোকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মাই ইশতারি লাহুল হাদিস লিইউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। তো আল্লাহ তাআলা এখানে কোরআনে বলছেন যে মানুষের মধ্যে কিছু লোক অজ্ঞতায় লোকেদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অসার বাক্য বেছে নেয়। অসার বাক্য কথাটা মনে রাখেন, কি অসার বাক্য? অসার মানে কি? যার সার নেই। সার মানে কাকে বলে? যার ভিতরে কিছু জিনিস আছে, যার ভিতরটা কি থাকে, সার থাকে। যেমন তার ভিতরটা কি থাকে, ফাঁপা নয়, অন্তঃসার শূন্য বলা হয়। অন্তঃসার শূন্য, যার ভিতরটা সার শূন্য, অসার বাক্য বেছে নেয়, যার কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, কোনো উপকার নেই, বরং কি থাকতে পারে, ক্ষতি থাকতে পারে, অপকার থাকতে পারে। তাহলে এখানে বুঝেন লাহুয়াল হাদিস বলা হয়েছে কোথায়, কোরআনে সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে। অসার বাক্য বেছে নেয় কি জন্য, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরাবার জন্য। গান বাজনা আল্লাহর পথ থেকে মানুষকে সরায় না সরায় না? যে সময়টা মানুষ গান বাজনা শোনার কাজে ব্যয় করে, সেই সময়টা সে আল্লাহর কাজে, আল্লাহর জিকিরে ব্যয় করতে পারত, কিন্তু না, এমন মোহিত করে দেয় যে লোকে কোরআন শুনে না, কোরআন শোনা বাদ দিয়ে গান বাজনা শোনে। ওয়াইত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। সকল তফসির আপনি দেখেন, কোরআন আমরা ডাইরেক্ট সবসময় বুঝতে পারবো না, তাই না? কোরআনের কিছু বাক্য আছে ডাইরেক্ট তর্জমা পড়ে বুঝতে পারবো না, এই জন্য তফসিরের দরকার আছে। তো তফসির দেখেন, তফসির গ্রন্থে এই আয়াতের তফসির, তফসির আবার বিভিন্ন রকম হয়ে থাকে, আয়াতের তফসির আয়াত দিয়ে, তাই না, আয়াতের তফসির হাদিস দিয়ে, আর আয়াতের তাফসির সাহাবাদের উক্তি দিয়ে। যখন দেখলেন আয়াতের তাফসির আয়াতে নেই, হাদিসে নেই, তাহলে যদি সাহাবাদের উক্তি পাই, তাহলে সাহাবাদের উক্তি গ্রহণ করতে হবে না, হবে না? হবে। তো তাফসিরে উল্লেখ করা হয়েছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার কসম খেয়ে বলেছেন, উক্ত আয়াতে, মানে সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে, লাহুয়াল হাদিস বলতে, অসার বাক্য বলতে গানকে বোঝানো হয়েছে। কে বলেছেন এটা? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলেছেন। আর এইভাবেই বর্ণিত হয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, জাবের থেকে এবং ইকরামা থেকে বর্ণিত হয়েছে যে লাহবাল হাদিস মানে হচ্ছে গান। তাহলে গান শোনা, এখানে কি প্রমাণ হলো যে গান শোনা জায়েজ নয়। গান শোনা মানে অসার বাক্য শোনা, আর অসার বাক্য শোনা হচ্ছে হারাম। গান হল অসার অথবা অশ্লীল ও যৌন উত্তেজনামূলক অথবা গানে হৃদয় উদাস হয়, রোগাক্রান্ত কঠোর হয়, গান হলো ব্যভিচারের মন্ত্র, কারণ অধিকাংশ গান হচ্ছে প্রেম, প্রেম ভালোবাসা সুন্দরীর বর্ণনা নিয়ে, তার রূপচর্চা নিয়ে গান গান হয়ে থাকে, ব্যভিচারের মন্ত্র, অবৈধ ভালোবাসার আজব আকর্ষণ সৃষ্টিকারী যন্ত্র, এই হচ্ছে গান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিন নাওহি ওয়া শি'রি ওয়া তাসাউইর ওয়া জুলুদিস সিবা ওয়া তাবাররুজি ওয়াল গিনা ওয়া যাহাবি ওয়াল খাজ্জি ওয়াল হাদীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগ্নতা থেকে নিষেধ করেছেন, নগ্নতা মানে বেপর্দা, বেপর্দা হওয়া থেকে নিষেধ করেছেন, পর্দাহীনতা থেকে নিষেধ করেছেন, এবং গান নিষিদ্ধ করেছেন, গান থেকে মানুষকে নিষিদ্ধ করেছেন। এটা মুসনাদ আহমদের হাদিস, সহিহুল জামে 6914 নম্বর। তাহলে কোন কিতাবে আছে রে ভাই হারাম বাজনা গান, এবারে নিশ্চয়ই বোঝা যাবে। অন্য এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বাঁধি কিনতে কিনা বেচা করতে নিষেধ করেছেন যে বাঁধি হচ্ছে মোগান্নিয়া। মোগান্নিয়া মানে গায়িকা, মানে সে যুগে গায়িকা মানে দাসীর দাম ছিল না? ছিল না নিশ্চয়ই। এ যুগে দেখেন যারা গায়িকা তাদের কত দাম, তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, তাদেরকে সরকারি পুরস্কার দেওয়া হচ্ছে, জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে, কত রকম পুরস্কার পুরস্কার পুরস্কৃত করা হচ্ছে। সে যুগেও যারা গায়িকা ছিল সেই দাসী, আর দাসী কিনা বেচা হতো তখন, তো এই দাসীর দাম বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন এমন গায়িকা বা নর্তকী, নর্তকীও তাই, নাচনেওয়ালিও দাসী কিনতে পাওয়া যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ফুজাইল ইবনে ইয়াজ বলেছেন রাহমাহুল্লাহ, গান হলো ব্যভিচারের মন্ত্র, আল গিনা রুকিয়াতুজ জিনা, আল গিনা রুকিয়াতুজ জিনা মানে গিনা হলো জিনার মন্ত্র, রুকিয়া। এবার ওদের দ্বিতীয় যুক্তি শুনুন, গান যদি হারাম হলো তাহলে তোমরা সুর করে আজান দাও কেন বলো? গান যদি হারাম হয় তার মানে গান তো সুর করে গাওয়া হয়, তা তোমরা যে সুর করে আজান দিচ্ছ ওটাও হারাম, কি বলবেন? কেমন যুক্তি এটা? এরকম যুক্তি যে মদ খাবো তো মদ খাবো না, মদ যদি হারাম হলো তাহলে তোমরা দুধ খাও কেন বলো? কিংবা আজকাল তোমার পেপসিকেও মদ বলা হচ্ছে না, অনেকে বলছে পেপসি মদ, তো গান যদি কি বলে মদ যদি হারাম হলো তোমরা কেন পেপসি খাও বলো? দুটো কি সমান হলো? এর সাথে তুলনা আছে? আজীব, মানে এমন দলিল যে হাস্যকর, সাধারণ মানুষ যারা যুক্তি বোঝে না তারাও বুঝতে পারবে যে এই যুক্তির পেছনে কোনো কি নেই, অন্তঃসারশূন্য যুক্তি, এই অসারতা। সুর করে আজান দেওয়া, কোরআন পাঠ করা, ইসলামী গজল আবৃত্তি করা, ইসলামী গজল বলছে দেখো তোমরা কেন গজল বলছো, এটা যদি বলতো তাও হতো, আজান দাও কেন বলো, আউযুবিল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, বৈধ বিধবা হলেও সুর করে অসার অশ্লীল কথা গাওয়া বৈধ হতে পারে না। আপনাদেরকে আগে বলেছিলাম যে গান যদিও বাজনা ছাড়া হয়, বাজনা বাজনা ছাতে হলে পরে গজলও হারাম, তাই না? আর বাজনা ছাড়া হলেও গান কখন হারাম? যখন অসার হয়, অশ্লীল হয়, মানে শিরিক হয়, বিদাত হয় ইত্যাদি, আপনাদেরকে গত দর্শে বলেছিলাম। এই শ্রেণীর বক্তারা বলতে চায় মদ যদি হারাম হলো তাহলে তোমরা কেন দুধ খাও বলো, অর্থাৎ দুধ পান হালাল হলে মদ পানও হালাল, কারণ উভয়ই তো পানীয়। ওদের দেখার কি পান, পান করা শুধু, কিন্তু ওর যে প্রতিক্রিয়া সেটা ওরা ভেবে দেখে না, বুঝে দেখে না। তারা অবশ্যই দুধ ও মদের মাঝে অতি সহজে পার্থক্য নির্বাচন করতে পারে, সাধারণ মানুষও পারে। আর একটা যুক্তি দেয়, মানে গান যাই হোক, গানে জ্ঞান বাড়ে, গানে জ্ঞান বাড়ে, গানে জ্ঞান বাড়ে না বাড়ে না? অবশ্যই বাড়ে, গানে জ্ঞান বাড়ে, তবে সব গানে না, কিছু জ্ঞান আছে যে গানে জ্ঞান বাড়ে। একটা গান আর যেটা বেশিরভাগ প্রেমের গান হয় সেই জন্য প্রেমের জ্ঞানটা খুব ভালো বাড়ে। প্রেম কি করে করতে হয়, কিভাবে একটা মহিলাকে ফাঁসাতে হয়, কিভাবে চিঠিতে গান লিখছে, এইসব গানগুলো কি বলে জ্ঞানগুলো খুব বাড়ে। প্রবৃত্তি পূজকে তরফদারিমূলক যুক্তিহীন উক্তি এটাও, কারণ জ্ঞানের উৎস গান নয়, জ্ঞানের উৎস হলো কোরআন। মুসলমানের জ্ঞানের উৎস হলো কোরআন। অবশ্য অবৈধ প্রণয় ভালোবাসার জ্ঞান লাভ করার জন্য গান এক উপযুক্ত মাধ্যম এবং প্রধান উৎস বটে। গানের জ্ঞান হলে মিউজিক বা নারী কণ্ঠ ছাড়া তো হতে পারে, মিউজিক ছাড়া শোনো, যদি জ্ঞানের গান হয় তাহলে মিউজিক ছাড়া শোনো, নারী কণ্ঠ শোনো, অথবা লিখিত গানও পাওয়া যায়, অনেক গানের বই বিক্রি হয় তাই না? তা তোমার যদি জ্ঞান বাড়াবাড়ি এত চাহিদা হলো তাহলে বই কিনে গানের যে বই পাওয়া যায়, এখন ধরুন নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, তা সমস্ত বই আছে না নেই? তো সেই জ্ঞান নেবার জন্য ডাইরেক্ট বই পড়ো, তোমার গান শোনার কি দরকার আছে? অনেক সময় গানের ভাষাও বুঝবে না, আর বই নিয়ে মোটামুটি একটু ভাবনা চিন্তা করে তার ভাষা বোঝা যায়। ও মশাই, আপনি নজরুল সঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীত কেন বলছেন? তো বাংলা কঠিন বাংলা, আমরা আবার ইন্ডিয়ার হিন্দি গান শুনি, হিন্দি মানে মাথা নড়ে খুব মারায়, ও তেরে সনম জান দিয়া দিল দিয়া হ্যায় যা ভি দেঙ্গে আয় সনম তেরে লিয়ে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তুমি তো এই গানটা শুনে মুখে বলছো, এর মানে জানো? তো বলছে কি জানি, কি জানি, জান দিয়া হ্যায় দিল দিয়া হ্যায় যা ভি দেঙ্গে, এটা হ্যাঁ ঠিকই আছে, আমি তোমাকে অন্তর দিয়েছি, এবার তোমার জন্য জানটাও দিয়ে দেবো, কিন্তু আই সনম তেরে লিয়ে, সনম মানে কি? সনম হচ্ছে কঠিন উর্দু শব্দ, বরং এটা হচ্ছে আরবি শব্দ, মানে জানে না, কিন্তু খুব হ্যাঁ ওই যে ঝংকার, মানে যখন মানুষের গান শুনে মজা লাগে, ও মানে দেখার দরকার নেই, মানে বোঝার দরকার নেই, ওর হচ্ছে ঝুমা। এই জন্য এখানে দেখবেন খোতবাতে দেখবেন খেয়াল করে, বহু মানুষ আছে যারা খোতবা চলছে খোতবাতে বোঝে না, তাদের কিন্তু চলছে এইভাবে, মানে এইভাবে হাত দিয়ে বসে আছে, ঠিক না কামাল? এইভাবে অনেকে করে, এইভাবে দেখবেন খেয়াল করে আপনি, কেন বলুন তো? ওই গান শোনা অভ্যেস আছে, কেউ তো আবার কানে আজকাল কি বলে এটাকে ইয়ারফোন, ইয়ারফোন লাগিয়ে মাশাআল্লাহ খুব সুন্দর যন্ত্র এসেছে, এই যন্ত্রে গান শোনা হবে, এই যন্ত্রে কোরআন শোনা হবে, এই যন্ত্রে হাদিস দেখা হবে, এই যন্ত্রে নামাজ শেখা হবে, এই যন্ত্রে ছবি করাও হবে, তাই না? যত রকম সব এক যন্ত্রে আর গান শোনা হবে, বাস ইয়ারফোন লাগিয়ে দিয়েছে, সাইকেল চালিয়ে যাচ্ছে, আর ইয়ারফোন লাগিয়ে গান শোনার জন্যই কত অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায় ট্রেনে আপনারা শুনছেন। যাই হোক, তো মোট কথা হলো, যদি তোমার জ্ঞান বাড়াবার দরকার হয় তাহলে পড়াশোনা করেও জ্ঞান বাড়াতে পারো। আসলে অজুহাতটা কি? গান শুনবে, গান বুঝো না তবুও তুমি গান শুনবে, হিন্দি গান শুনবে, হিন্দি গানও বোঝো না। অনেকে তো ভোজপুরি কি কি গান শুনে, ও সব বোঝে না, সুর বা সুরের তালে নাচতে ঝুমতে থাকে। অনেকে ধারণা হলো গান হলো রুহের খোরাক, আপনার সারাদিন মানে আপনার হৃদয় বিক্ষুব্ধ হয়ে আছে, বিক্ষিপ্ত মন, চারিদিকে টেনশন, এই টেনশন দূর করার জন্য গান লাগিয়ে দেন, ফ্রি হয়ে যাবে। যেমন অনেকে টেনশন দূর করার জন্য মদ খায়, তাই না? হতে পারে, এটা সাময়িক চিকিৎসা হতে পারে, কিন্তু এই রুহের খোরাক যদি বলতে চান তাহলে মুসলিমের রুহের খোরাক কি হওয়া উচিত ছিল? কোরআন পড়ে দেখুন না, কোরআন শুনে দেখুন, আপনার টেনশন দূর হয়ে যাবে। যদি আপনার আল্লাহর প্রতি মহব্বত থাকে, কোরআনের প্রতি মহব্বত থাকে, যেমন গানের প্রতি রয়েছে, তো গান না শুনে আপনি কোরআন পড়ুন, আপনার টেনশন দূর হয়ে যাবে। প্রকৃত প্রস্তাবে যারা প্রেম প্রীত, প্রেমের টেনশনে ভুগছে, তারা কিন্তু গান শুনে রুহের খোরাক পাবে। আর শয়তান তো, শয়তানের বাণী হচ্ছে গান, তাই না? তো সেই ক্ষেত্রে শয়তান আপনাকে সান্ত্বনা দেবে, আপনি ওই বাণী শুনলে শয়তান আপনাকে মানে প্রশান্ত দেবে, প্রশান্তি দেবে, আর তার জন্যই আপনার হয়ে গেছে কি, গান রুহের খোরাক। অথচ প্রকৃত মুসলিমের জন্য প্রকৃত মুসলিমের জন্য রুহের খোরাক একমাত্র কি? কোরআন। শয়তানের বাণীর মাঝে প্রীতের জ্বালাময় অন্তরের মিঠা পানির আস্বাদ পাওয়া যায়, কিন্তু সাধারণত যে মানুষ দুঃখগ্রস্ত, যে মানুষ নানা রকমের দ্বিধাগ্রস্ত, দ্বন্দ্বগ্রস্ত কিংবা টেনশনে ভুগছে, সে মানুষ কোথা থেকে পাবে রুহের খোরাক? কোরআন থেকে। আর একটা ওদের যুক্তি হলো গানে মন ফ্রি হয়, ওই যে জ্যাম হয়ে থাকে মন, কারোর সঙ্গে ঝগড়া করেছে, বইয়ের সঙ্গে ঝগড়া করেছে, কি ভালোবাসার ওকে কি বলে এটাকে লাভার, লাভারের সঙ্গে ঝগড়া হয়েছে, বা আর কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, আজকাল তো লাভারের সঙ্গে ঝগড়া করতে করতে অনলাইনে আত্মহত্যা করছে, দেখেছেন? আল্লাহ মুস্তাহান, কি অবস্থা! তো কোন সময় টেনশন হয়ে গেছে, টেনশন ফ্রি হওয়ার জন্য গান শোনে। বিরহ বেদনা হত বহু যুবক যুবতী, যাদের স্ত্রী কাছে নেই অথবা স্বামী কাছে নেই, তারা গান বাজনা শুনে অনেকে বা গে বলে শীত লাগে বল গান ধর, তাই না? শুনেছেন? শীত লাগে বলে গান ধর। তো মনকে ফ্রি করার জন্য, গা গরম করার জন্য, মনকে শান্তনিত করার জন্য কি করা হয়, গান গাওয়া হয়, গান শোনা হয়। এরা আসলে মনের তাপকে আগুন, মনে গানের আগুন দিয়ে ঠান্ডা করতে চায়। মনের যে তাপ আছে সেই তাপকে গানের আগুন দিয়ে, গানের পানি না, গানের আগুন দিয়ে কি করতে চায়, ঠান্ডা করতে চায়। নিয়ে ঘি, আগুনে কি ঢালে, ঘি ঢালে, আল্লাহ মুস্তাহান, যার ফলে সেই তাপ আরো বৃদ্ধি পায়। কারণ অধিকাংশ গান হলো প্রেমমূলক, প্রেম কাহিনী, প্রেম মিলন, বৃহ বিরহ বেদনা, মিলন আবেদন, নারী সৌন্দর্য, রূপ সৌন্দর্য ইত্যাদি যৌন জীবনের গাথা কথাই গানে গাওয়া হয়ে থাকে, যা শুনিয়ে যৌন ক্ষুধা আরো বেড়ে যায়। ছাই চাপা প্রেমের আগুন গানের বাতাসে গন গন করে জ্বলে উঠে, ফিনকি উড়াতে শুরু করে, আর তখনই মন চুরি করে গোপনে কোন এক মহিলার সঙ্গে সঙ্গী হয়ে নিজের মনের আগুনটাকে নিভাই। তেমনি মহিলাও মনে করে, এক ভাই বলছে, ভাই বউকে কি করব, চলে এলাম বিদেশে, রঙিন টিভি দিয়ে এলাম। মাশাআল্লাহ, খুব ভালোই করেছেন, রঙিন টিভি দেখে থাকবে, টাইম পাস করবে। এতে টাইম পাস হবে, টাইম পাস হবে না, ওই টিভি দেখবে, প্রেম ফিল্ম দেখবে, আর সেও চাইবে হিরোর মতো কাউকে কাছে পেতে। এতে লাভের চাইতে কি হবে, নোকসান। জল খেতে গিয়ে কি হবে, ঘটি হারিয়ে বসে থাকবে। এরা হচ্ছে বুদ্ধিমান, বুঝলেন তো। এরা করে কি, গান গান শোনার ব্যবস্থা করে দিয়ে আসে। অথচ সাহাবী বলছেন গান হলো ব্যভিচারের মন্ত্র। তাহলে গান শুনবার যন্ত্র দিয়ে এলেন মানে ব্যভিচার করার যন্ত্র আপনি আপনার বউকে দিয়ে এলেন। সুতরাং সাবধান, গানে কখনোই মন শান্তনিত হয় না, বরং আরো বিক্ষিপ্ত, চিন্তিত, উত্তেজিত হয়। দগ্ধ, অস্থির ও বেকুল মনকে শান্ত স্থির করতে হলে সৃষ্টিকর্তার প্রেসক্রিপশন নিতে হবে। মনের সৃষ্টিকর্তাকে, আল্লাহ। আপনার যে গাড়ি তৈরি করেছে সে বুঝে যে গাড়ির কিসে এই এই গাড়ি চলছে না, গাড়ি কি হয়েছে, স্টার্ট হচ্ছে না কেন। আপনি মেকানিকের কাছে নিয়ে গেলে কিংবা গাড়ি যে তৈরি করেছে তার কাছে নিয়ে গেলে বলে দেবে যে হ্যাঁ গাড়িটা স্টার্ট কেন হচ্ছে না। মন জ্যাম লাগে, মন ফ্রি করার জন্য, মনকে শান্তনিত করার জন্য কার প্রেসক্রিপশন নিতে হবে, মনের সৃষ্টিকর্তার। তিনি কি বলছেন, আলা বিজিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব সূরা রাদ নম্বর 28 এখানে আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর জিক্রে স্মরণে প্রশান্ত হয়, ঈমান যারা এনেছে তাদের অন্তর কিসে প্রশান্ত হয়, লেন সৃষ্টিকর্তার কাছে, যিনি ইঞ্জিন তৈরি করেছেন সেই ইঞ্জিন তৈরি কারীর কাছে আপনি কি বলে আপনার প্রেসক্রিপশন নেন, কিসে প্রশান্ত হবে, আল্লাহর স্মরণে। আর জেনে রাখো আল্লাহর জিক্রেই চিত্ত প্রশান্ত হয়। সুতরাং যাদের স্বামী ঘরে নেই তারা বাড়িতে আছে, কিসে চিত্তকে প্রশান্ত করবে, আল্লাহর জিক্রে, কোরআন পড়ো, তাহলে তোমার চিত্ত প্রশান্ত হবে। গান শুনে মন ফ্রি করতে যেও না, তাহলে গান শুনলে, গেনা শুনলে পরে জেনাতে পড়বে। তোমার স্বামী নেই তখন মনে হয় হয়তো হয়ে যাক, পাই তো পেয়ে যায় না, তাই না, ঘটে তো ঘটে যাক, পড়ে তো পড়ে যাক, এভাবে মন চাইবে যতই তুমি ভালো হও। কিন্তু এই এইসব যদি যন্ত্র নিয়ে তুমি প্রেমের মন্ত্র শোনো, তাহলে প্রেমের মন্ত্র তো কাজ করবেই, মন্ত্রমুগ্ধ হয়ে তুমি এক সময়ে ব্যভিচারের পথে পা বাড়াবে। আর যে যুবক যার বউ নেই, যার বিয়ে হয়নি অথবা বউ নেই কাছে, তাদের ওই এই করা উচিত যে মনকে শান্তনিত করার জন্য কি করা উচিত, কোরআন পড়া উচিত, কোরআন শোনা উচিত। পক্ষান্তরে যারা এর বিপরীত কাজ করে তাদের ফল উল্টা হয়। মহান আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াশু আন যিক্রির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করীন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ حَتَّى إِذَا جَاءَنَا قَالَ يَا لَيْتَ بَيْنِي وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِينُ কি বলছেন, সূরা যুখরুফ 36 থেকে 38 নম্বর আয়াত। যে ব্যক্তি দয়াময় আল্লাহর জিকির স্মরণে বিমুখ হয়, আল্লাহ স্মরণ করে না, উল্টে শয়তানের স্মরণ করে, তিনি তার জন্য নিয়োজিত করেন এক শয়তানকে। শয়তানের স্মরণ করলে শয়তানকে নিয়োজিত করা হয়, অতঃপর সেই হয় তার সহচর সঙ্গী। শয়তানরাই মানুষকে সৎ পথ হতে বিরত রাখে, অথচ মানুষ মনে করে তারা সৎ পথে পরিচালিত আছে। যখন সে আমার নিকট উপস্থিত হবে, কে বলছেন? আল্লাহ। যখন সে আমার নিকট উপস্থিত হবে তখন সে শয়তানকে বলবে, হাই আমার ও তোমার মাঝে যদি পূর্ব পশ্চিমের ব্যবধান হতো, তুমি আমাকে ভ্রষ্ট করেছে, তাই না? তখন বলে লাভ হবে? আর শয়তান কি বলবে, আমি তোমার হাত ধরে নিয়ে গেছিলাম নাকি, গান শোনো, আমি কি তোমার টিভিটা চালিয়ে দিয়েছিলাম আর তোমার মোবাইলটা গান চালিয়ে দিয়েছিলাম, তুমি তো নিজে করেছো, আমি বরং ফুস মন্ত্র দিয়েছিলাম, এটা ঠিক ফুস মন্ত্র দিয়েছিলাম আর তুমি সেটা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছিলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। ইসলামকে পরিপূর্ণ রূপে মানো, ইসলামে ঢুকলে ভালো করে ঢোকো, দরজাতে না খাইটা না, পুরোপুরি পরিপূর্ণ ভাবে ইসলামের ঘরে ঢোকো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওমাই ইয়াকুনি শয়তানু লাহু করিনান ফাসা আকারিনা, সূরা নিসার 38 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আর যার সঙ্গী হবে শয়তান তার সঙ্গী হলো নিকৃষ্ট সঙ্গী, আর সে কোন দিকে নিয়ে যাবে বুঝতেই পাচ্ছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইয়্যিদ, সে নিজের দলবলকে নিয়ে যাচ্ছে জাহান্নামী বানাবার জন্য, কারণ সে জাহান্নামে যাবে, জাহান্নামীদের নেতা হলো শয়তান, সে তাদের সঙ্গ সংসাঙ্গ পাঙ্গকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন যেন আমরা শয়তানের সঙ্গী হওয়া থেকে দূরে থাকতে পারি, আর শয়তানের যে মন্ত্র সেই মন্ত্রের যন্ত্র থেকে দূরে থাকতে পারি, আর যদি বা সেই যন্ত্র আমরা অন্য কাজে ব্যবহার করি তাহলে নিশ্চয়ই আমরা শয়তানের মন্ত্র যাতে এই যন্ত্র থেকে ব্যবহার না করা হয় তার ব্যবস্থা আমাদেরকে করে রাখতে হবে। মোট কথা, গান বাজনা শোনা থেকে যে গান হারাম, যে বাজনা, বাজনা তো সবই হারাম, যা কিছু একটা বাজনা বলেছিলাম বিয়ের সময় ঈদের সময় সেটার নাম কি, দুফ, একমুখ ঢোলক ঢপ ঢপ করে বাজে, দেখেছেন সৌদি আরবে ব্যবহার করা হয়, আমাদের দেশে অবশ্য যাই না কোথাও আছে কিনা, তো আমাদের দেশে কোন কোন দুফে আবার ইয়ে আছে ঘুঙুর বাঁধা থাকে, না ঘুঙুর বাঁধা না, ঘুঙুর ছাড়া, এভাবে করলে ঘুঙুরের আওয়াজটা হয় তো, না ঘুঙুর ছাড়া ঢপ ঢপ ঢপে যে ঢোল সেটা শুধু বিয়ের সময় ঈদের সময় জায়েজ, বাকি কোনো বাজনাই ইসলামে বাঁশিও জায়েজ না, এই ঘন্টিও জায়েজ না ইত্যাদি। আল্লাহ আমাদেরকে শয়তানি পদাঙ্ক অনুসরণ করা থেকে, শয়তানের পদাঙ্ক অনুসরণ যেন না করি তার থেকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। গান বাজনা শোনা থেকে যেন আমরা দূরে থাকি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।